তার নেই তুলনা তার সম কেহ না, তার লাগি হও দিওয়ানা, তার লাগি হও দিওয়ানা। তার নামে গাও গান বলবাল্লা মহান, পাবে অগণিত তার অনুদান, পাবে অগণিত তার অনুদান। তারে ভুলে যেও না ওরে অবুঝ মনা, তারে ভুলে যেও না ওরে অবুঝ মনা, তারে ভুলে যেও না ওরে অবুঝ মনা। নিশি রাতে কেঁদে কেঁদে তারে জপনা, তার নেই তুলনা তার সম কেহ না, তার লাগি হও দিওয়ানা, তার লাগি হও দিওয়ানা। তারে ভাবনি রালায় ডাকো তারে সিজদায়, তারে ভাবনি রালায় ডাকো তারে সিজদায়, তারে ভাবনি রালায় ডাকো তারে সিজদায়। তার মতো বন্ধু আর কেহ না, তার নেই তুলনা তার সম কেহ না, তার লাগি হও দিওয়ানা, তার লাগি হও দিওয়ানা। তারে কেন খোঁজো না কেন তারে বুঝো না, তারে কেন খোঁজো না কেন তারে বুঝো না, তারে কেন খোঁজো না কেন তারে বুঝো না। তারে পেলে সবই পাবি তা কি জানো না, তার নেই তুলনা তার সম কেহ না, তার লাগি হও দিওয়ানা, তার লাগি হও দিওয়ানা। তার নামে গাও গান বলবাল্লা মহান, পাবে অগণিত তার অনুদান, পাবে অগণিত তার অনুদান।